ভালো লাগে, বিরহ বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে, বিরহ বড় ভালো লাগে, বিরহ বড় ভালো লাগে। দাহিকা রূপেতে বধু এ পরানো মাঝে, দাহিকা রূপেতে বধু রূপেতে বধু এ পরানো মাঝে, নীতি গাহে নীতি নাচে নব নব সাজে, বিচ্ছেদ হবে এত মধুর এত মধুর, বিচ্ছেদ হবে এত মধুর জানিতাম না আগে কে, বিরহ বড় ভালো লাগে, বিরহ বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বিরহ বড় ভালো লাগে। বেদনা সাজায় মোরে গেরুয়া রং দিয়ে, সে রঙের ছুপাই আমি বাসন্তী রং দিয়ে, ধামা পাগা মারে বেদনা সাজায় মোরে গেরুয়া রং দিয়ে, সে রঙের ছুপাই আমি বাসন্তী রং দিয়ে, বেথার শাসন নাহি মানি রাঙাই বেথা রঙেতে, বিরহ বড় ভালো লাগে, বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে, বিরহ বড় ভালো লাগে, বিরহ বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বড় ভালো লাগে।